منكر نور المدينة حافظيا وكرت مدرسة وقت آوجتا أسكير بيرات واز محفظو إسال سواب سمانت سواقتي أطرا تلقات বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমায়ে মাসাজিদ এবং ওলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত মুরব্বিয়া রাইজা, আমার অত্যন্ত আদরে স্নেহে মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়া এবং পর্দা আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নাহ থেকে অনেক গুরুত্বপূর্ণ দিন আলোচনা শোনার পরে আজকের ওয়াজ মাহফিলের শেষ পর্যায়ে এসে কোরআনে কারীম এবং সহিহ হাদিস থেকে দুই একটি কথাবার্তা আপনাদের সামনে বলার এবং আপনাদেরকে অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে অত্র মাহফিলে বসে এই আলোচনাগুলো শোনার যে মহান রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে মনে হয় শীত একটু বেশি নাকি যে কথা বলে না দেখি এই এলাকার অভ্যাসের কথা না বলা নাকি এই এলাকার মানুষের ভাইয়া কথা কম বলেন তো যেটা জিজ্ঞাসা করি একটু কষ্ট হইলেও বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম যে আজকে কি এই এলাকার শীত বেশি না কম, এটা আবার কত সুন্দর কথা বলছে। এই শীতের কারণে মনে হয় আলহামদুলিল্লাহ আওয়াজ ঠান্ডা হয়ে গেছে নাকি, না হয় আমরা যে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বললাম আওয়াজটা কিন্তু সুন্দরভাবে মহব্বতের সাথে সবার মুখ থেকে বের হয় নাই। এজন্য আমাদের দেশে সমাজে একটা কথা আছে যে একজন মানুষ হা করলে ভিতরের খবর বোঝা যায়, মানে তার হায়ের অবস্থানটা দেখে বোঝা যায় যে তার মনোযোগটা কেমন, তার অবস্থাটা এখন কেমন। এই জন্য আমরাও বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে আলহামদুলিল্লাহ আওয়াজ শুনে বুঝতে পারি যে আজকের মাহফিলে আমাদের সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা আছেন তাদের মনোযোগ কেমন, আগ্রহ কেমন, এটাও কিন্তু আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়েই তার পাওয়া যায়। তা আলহামদুলিল্লাহ আমাদের অত্র এলাকার ভাই বোনদের আশা করি কোরআন সুন্নার আলোচনা শোনার প্রতি আগ্রহ আছে কি আছে তো ইনশাআল্লাহ। তাহলে আরেকবার একটু আল্লাহ পাককে শুকর আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ সুন্দর হয়েছে এই জন্য মাঝে মাঝে কোরআন একাডেমির আয়াত শুনলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনলে নিজের থেকে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, নাউযু বিল্লাহ বলবেন, এগুলো নিজের থেকে বলবেন। এগুলো আমাদের দেশের বাংলাদেশের অভ্যাস হইল বক্তা অর্ডার দিলে বক্তা কমান করবে যে সবাই সুবহানাল্লাহ বলেন তখন সবাই সুবহানাল্লাহ বলেন, সবাই আলহামদুলিল্লাহ বলেন তখন সবাই আলহামদুলিল্লাহ বলেন, সবাই আল্লাহু আকবার বলেন থাকে সমান, চুপ করে বসে থাকে। যে এই পদ্ধতিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পদ্ধতি নয়। এই জন্য ওয়াজ মাহফিল করার ক্ষেত্রেও সুন্নতের অনুসরণ করতে হয়, শোনার ক্ষেত্রেও সুন্নতের অনুসরণ করতে হয়। বক্তা খালি সুন্নত অনুযায়ী কথা বলবে, শ্রোতা সুন্নত অনুযায়ী শুনবে না, এটার নাম ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলে যিনি কথা বলবেন, আলোচনা করবেন, তিনি যেমন কথাটা বলবেন সুন্নতের আলোকে, সালাবে সালেহীনদের মানহাজের আলোকে, শ্রোতামণ্ডলী যারা থাকবেন তারাও শুনবেন সুন্নতের আলোকে এবং সালাবে সালেহীনদের মানহাজের আলোকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কোরআনে কারীম নিজে তেলাওয়াত করতেন না, অন্যের তেলাওয়াতও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। কিভাবে শুনতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইমামতি করতেন, তো ইমাম সাহেবদের কিন্তু অন্য কারো কোরআন তেলাওয়াত শোনার সুযোগ হয় না, কারণ উনি নিজেই তেলাওয়াত করেন, শুনবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি, ইমাম না মুয়াজ্জিন? ইমাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তেলাওয়াত করতেন, তাহলে অন্য কারো তেলাওয়াত শোনার সুযোগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হইত। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হঠাৎ করে বলতেছেন, ইকরা আলাইয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি একটু কোরআন তেলাওয়াত করো তো আমি শুনি। তিনি বললেন, আমি আপনার উপরে কোরআন তেলাওয়াত করব, অথচ কোরআনে কারীম নাযিল হয়েছে আপনার উপরে, কোরআন নাযিল হয়েছে আপনার উপরে, আপনি কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনান, আমি কিভাবে কোরআন তেলাওয়াত করে আপনাকে শোনাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পছন্দ করতেছি, আমি চাইতেছি তুমি একটু কোরআনে কারীম তেলাওয়াত করো, আমি একটু শুনি। আমি মনোযোগের সাথে কোরআনে কারীম তেলাওয়াত করে যাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে যাচ্ছেন। যখন সূরা নাসার আয়াতের কাছে পৌঁছলাম, যখন আমি এই ফাঁকাই পাইদা জি ইরা বিকালা হাউলাই শাহিদা এই আয়াতে কারিমা পর্যন্ত যখন আমি পৌঁছলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, হাসবুকাল আন, আমি দেখলাম দুই চোখ মোবারক থেকে জোর জোর করে পানি ঝরতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের তেলাওয়াত শুনলেন আর দুই চোখ জর থেকে জর জর করে পানি পড়তেছে। তাহলে শ্রোতারও কিছু সুন্নত পদ্ধতি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন বক্তা, তেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রোতা হয়েও দেখিয়ে দিচ্ছেন যে শ্রোতা কেন্দ্রে শুনতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি যদি শ্রোতা না হইতেন তাহলে শ্রোতারা সুন্নত পদ্ধতি পাইত কোথায়? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি কোরআনে কারিমের শ্রোতা হয়ে দেখাই দিলেন শ্রোতাদের আদাব হইল, সুন্নত হইল, এইভাবে মনোযোগের সাথে আল্লাহ কোরআন শুনবে, দিনের কথা শুনবে, কথাগুলো শুনবে আর অন্তর নরম হতে থাকবে, অন্তর বলতে থাকবে ইমান বাড়তে থাকবে। এই জন্য আমার সম্মানিত ভাইয়া এবং বোনেরা, ওয়াজ মাহফিল শোনা যতটুকু তার থেকে বোঝা দরকার, আমল করা দরকার তার থেকে অনেক বেশি, শুনব যা আমল করব তার থেকে বেশি, শুনব অনেক আমল করব কম, বিষয়টা এরকম নয়। এই জন্য শ্রোতাদের আদাব হবে, সুন্নত হবে। আমরা যে অল্প কতক্ষণ আলোচনা করব, একটু কষ্ট করে ধৈর্যের সাথে মনোযোগ দিয়ে কথাগুলো শোনা এবং বোঝা। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব যে বিষয়ের উপরে, সে বিষয়টা হল আহমিয়াত তাহজির আনিল বেদা, অর্থাৎ বেদাত থেকে সতর্ক থাকা, বেদাত থেকে সতর্কতা অবলম্বন করার গুরুত্ব। এই বিষয়টার উপরে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা অল্প কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবরের সাথে শেষ পর্যন্ত বসার এবং মনোযোগের সাথে কথাগুলো বুঝার অপরিচিত যে শব্দটা সেটা হল বেদাত। বেদাত শব্দটা পরিচিত না, এটা হল অপরিচিত শব্দ। অপরিচিত শব্দ এই জন্য বলছি, মুসলিম সমাজে মুসলমানদের মধ্যে বেদাত হল একটি মারাত্মক নিকৃষ্ট অপরাধ, কিন্তু মুসলিম সমাজ আজকে বেদাতকে কোন অপরাধ মনে করে না। বেদাত যে যত বেশি করতে পারে সে তত বেশি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, তিনি তত বেশি মনে করেন ইসলাম পালন করতেছে, দিন পালন করতেছে। মানে বেদাত গুলো হয়ে গেছে ইসলাম, সুন্নাত গুলো হয়ে গেছে আজকে বেদাত, দিন বিরোধী কাজ। মানে কেউ যদি সুন্নাত মোতাবেক চলে মনে হয় যে এই লোকটা দিন থেকে বের হয়ে গেছে, আর যারা বেদাতের উপরে চলে মনে হয় যে এরা দিনের উপরে চলতেছে। এই জন্য আজকে বেদাত পরিভাষাটা, বেদাত শব্দটা আমাদের কাছে খুবই অপরিচিত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে হাদিসে ইঙ্গিত দিয়েছেন, বাদাল ইসলাম গরীবান ওয়া সাইয়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, বাদাল ইসলাম গরীবান, ইসলামের সূচনা হয়েছে কিছু অপরিচিত, কিছু গরিব, কিছু প্রবাসী, এরকম দুর্বল অসহায় মানুষের মাধ্যমে। ইসলাম আবার ফিরে আসবে এরকম কিছু অপরিচিত মানুষের মাধ্যমে, কিছু দুর্বল অসহায় গরিব মানুষের মাধ্যমে, এই মানুষগুলার জন্য আমি রাসূলের পক্ষ থেকে সুসংবাদ। এই অল্প সংখ্যক অপরিচিত, তেমন কোন পাওয়ার নাই, ক্ষমতা নাই, সম্পদ নাই, সাধারণ মানুষ, এই মানুষগুলোই আবার আল্লাহ দিনকে, ইসলামকে শক্ত করে ধরে রাখবে, এই মানুষগুলোর জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। এই জন্য বেদাত থেকে মুক্ত থাকতে পারা, কারণ যে সমাজে বেদাতের চাষ হয়, বেদাতের খামার আছে, বেদাতের প্রজনন কেন্দ্র আছে, বেদাত প্রোডাকশন হয় বাংলাদেশে, বেদাত তৈরি হয় নতুন নতুন, এবং যিনি যত বেদাত তৈরি করতে পারেন আমাদের দেশে তিনি তত বড় আলারণ। যিনি তত বেশি বেদাত আবিষ্কার করতে পারেন বাংলাদেশের সমাজে তিনি তত বড় আলারণী হয়ে যান। আর যিনি যত বেদাত ছাড়েন, যিনি যত শূন্যতের দিকে এগিয়ে আসেন, তিনি তত এই সমাজে মানুষের কাছে অপছন্দনীয় হয়ে যান। এজন্য আমাদের বেদাতকে জানা, বেদাতকে বোঝা, বেদাতকে পরিহার করা, বেদাত থেকে সতর্ক থাকা, এটা একজন মুসলিমের, একজন মুমিনের একটা মৌলিক দায়িত্ব এবং কর্তব্য। আমরা কয়েকটা বিষয় বেদাতের ব্যাপারে আলোচনা করব। প্রথম বিষয় হল বেদাতটা কি, বেদাত কাকে বলে। দ্বিতীয় বিষয় হল বেদাত করলে অসুবিধা কি, বেদাত করলে ক্ষতি কি, বেদাতের সমস্যাটা কি, বেদাত করলে আমার অসুবিধা হয় কি। তিন নম্বর বিষয়, আমাদের সমাজে প্রচলিত কিছু বেদাত, যে বেদাত গুলো বহুল প্রচলিত এবং প্রসিদ্ধ বেদাত। প্রথমে আমরা আসি বেদাত কি, বেদাত কাকে বলে। বেদাত হল আল বেদাত তুতলাকু আলা কুল্লি মান আহদাসা ফি দ্বীন মা লাম ইশরাহু আল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিম্মা লা আসলা লাহু। বেদাত মানে হল তিনটা বিষয় বেদাত সংজ্ঞার মধ্যে আমরা বলছি। প্রথম বিষয় হল আল বেদাত তুতলাকু আলা কুল্লি মা উহদিসা ফি দ্বীন। প্রথম বিষয়, এই বিষয়টা নতুন, এই বিষয়টা কথা বলার দিকে বেদাত হতে হলে প্রথম শর্ত হল এই বিষয়টা হতে হবে আলা কুল্লি মা উহদিসা। বেদাত ওই সকল বিষয় যে সকল বিষয় হয় নতুন, তাহলে পুরাতন যেগুলো সেগুলো বেদাত না। যেগুলো পুরাতন আকিদা, যেগুলো পুরাতন ইবাদত, যেগুলো পুরাতন মুআমালা, যেগুলো পুরাতন আখলাক, সেগুলো বেদাত না। যেগুলো নতুন আকিদা, যেগুলো নতুন ইবাদত, যেগুলো নতুন মুআমালা, যেগুলো নতুন আখলাক, এগুলোর নাম বেদাত। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের ভাষণের পরে দশম হিজরির নয় জিলহজ তারিখে আরাফার ময়দানে একটা আয়াত নাযিল করেছে, সূরা আল মায়দা তিন নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আজকের এই দিনে, আজকের এই দিন মানে কোন দিন, যে কোন সালে, দশম হিজরি কোন মাস, বাইরে থেকে কথা বলেন, আমার কথা বুঝতেছেন, যে আমার কথা বুঝতেছেন কিনা। আমি বলছি এই আয়াতটা নাযিল হয়েছে কত হিজরিতে, কোন মাসে, কয় তারিখে, কোন জায়গায়। এসব নাম থেকে আমরা সহ মনে রাখবেন। আয়াতটা হল সূরা আল মায়দা তিন নম্বর। আল্লাহ ঘোষণা দিলেন, আল ইয়াউমা আজকের এই দিনে, আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। ওয়াদীতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য একমাত্র দীন হিসাবে আমি আল্লাহ মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দশম হিজরির নয় দিন দশ তারিখে আল্লাহর দীন পরিপূর্ণ হয়েছে, কানা কানা পরিপূর্ণ হয়েছে। তাহলে ওই দিন এইরকম একটা গ্লাসের মধ্যে যখন পানি দিব, তখন পানি যদি এরকম থাকে, যেমন এখন যতটুকু আছে, এটাকে পরিপূর্ণ না অপরিপূর্ণ? অপরিপূর্ণ। তাহলে দশ ওই যে দিন যদি আয়াত নাযিল হয় সেদিন ছিল কিরকম? একেবারে পরিপূর্ণ। এই ক্লাসটা যখন আছে এখন কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? পরিপূর্ণ। তাহলে আল্লাহ বলতেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে একেবারে পরিপূর্ণ করে দিলাম। কানা কানা পরিপূর্ণ। ওই দিনে কারা কারা ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লক্ষাধিক সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, ছিলেন না? সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের যেই যুগ সেই সময়, এই সময়টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং এই গ্লাসের মধ্যে যদি এখন নতুন করে আমি পানি ঢালি, তাহলে আগের পানিগুলো কিছু বের হয়ে যাবে, যাবে না? এখন যদি আমি আরো পানি ঢালি এখানে, তাহলে এই দশম হিজরির নয় দিন দশ তারিখে যে পানি ছিল সেই পানি আস্তে আস্তে বাড়ি হয়ে যাবে, আর আমার নতুন যেগুলো ডালবো এগুলো দিয়ে গ্লাস পরিপূর্ণ হবে। এই দশম হিজরির নয় দিন দশ তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের যে দিন ছিল, এই দিনটা ছিল সুন্নতি দিন, এই দিনটা ছিল পরিপূর্ণ দিন। এর পরবর্তীতে বিভিন্ন সময়ে যুগে যুগে এই দিনের মধ্যে যা কিছু ঢুকেছে এগুলা হল নতুন, এগুলা হল, আর আগে যেগুলো ছিল এগুলা হল পুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে আরো সুন্দর করে বলছেন। এরপর ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস জামে আত-তিরমিজি, সুনানে আবু দাউদ এবং মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতুল ফজর আদায় করলেন। সালাতুল ফজরের পরে এমন এক ওয়াজ করলেন, ফাওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওয়াজাতান বালিগা ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়াজারাফাত মিনহাল উয়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক হৃদয় আকর্ষণকারী, হৃদয় স্পর্শকারী এমন এক বয়ান করলেন যে ওয়াজের দ্বারা আমাদের চোখে পানি এসে গেল, আমাদের অন্তরগুলো নরম হয়ে গেল। সুবহানাল্লাহ। আমাদের মধ্য থেকে একজন বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাআন্নাহা মাউইজাতুন মুআদ্দে, আমাদের কাছে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ ওয়াজ। ফাওসিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে কিছু ওসিয়ত করেন, কিছু উপদেশ দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি আল্লাহর তাকওয়ার, আল্লাহকে ভয় করো। এরপর আরো কিছু ওসিয়ত করলেন। ওসিয়ত করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا, আমার পরে যারা দুনিয়াতে বসবাস করবে তারা দেখবে অসংখ্য একতলা, চারিদিকে শুধু একতলা পর একতলা। নবী সাল্লামের সাথে একতলা মানে সুন্নতের বিপরীত কাজ, বেরাত, চারিদিকে শুধু একতলা পর একতলা দেখবা। এইরকম একতলা যখন চারিদিকে দেখবা তখন তোমাদের কর্তব্য হইল فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّتِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ তখন তোমাদের উপরে দায়িত্ব কর্তব্য হলো আমি নবীর সুন্নতকে আমার সাহাবীদের খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে শক্ত করে দৃঢ় করে দেবা। আব্দুর আলাইহা বিন নাওয়াজ মাড়ির দাঁত দিয়ে শক্ত করে সুন্নত গুলাকে কামড়িয়ে ধরে রাখবে, খবরদার শক্ত করে সুন্নত গুলাকে ধরবা, কারণ সামনের দাঁত দিয়ে ধরলে কেউ সুন্নত টান দিলে তোমার দাঁত বেরিয়ে সুন্নত ছিঁড়ে যেতে পারে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আমার সুন্নত এবং খলাফায়ে রাশেদীনের সুন্নত। এরপরে বললেন কারণ নতুন যত জিনিস বানানো হবে এগুলো সব বেদাত, যত রকমের বেদাত আছে সুন্দর বেদাত, অসুন্দর বেদাত, ভালো বেদা, খারাপ বেদা, সমস্ত বেদা এই হল গুমরাহি। ওয়াকুল্লু দালালাতিন ফিন নার, সকল গুমরাহি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, সব গুমরাহি মানুষকে জাহান্নামের দিকে রাবিত করে। তার বেদাতের পরিণতি কি জাহান্নাম। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন। একটি কথা হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন, তোমরা আমি নবীর সুন্নতকে শক্ত করে ধরবা, আমি নবীর খুলাফায়ের রাশিদিনের সুন্নতকেও শক্ত করে ধরবা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সময়কাল কত বছর? 23 বছর, মানে 40 বছর নবুয়ত পেয়েছেন। আর নবুয়তের পর কয় বছর? 23 বছর। খোলাফায়ে রাশেদীন কত বছর? খোলাফায়ে রাশেদীন কত বছর? এর ইতিহাস জানা নাই, এলাকা বাইরে মানে ইতিহাস পড়ে না। খোলাফায়ে রাশেদীনের শাসনকাল কয় বছর? 23 বছর। তাহলে 23 বছর আর 23 বছর কয় বছর হলো? 53 বছর। তাহলে এই 53 বছরের ভিতরে যতগুলো আকীদা ছিল, যতগুলো ইবাদত ছিল, যতগুলো মুআমালা ছিল, যতগুলো আখলাক ছিল, এগুলো কিয়ামত পর্যন্ত শূন্য। এই 53 বছরের ভিতরে যেগুলো আল্লাহর দ্বীনের অন্তর্ভুক্ত ছিল না এগুলো কিয়ামত পর্যন্ত বেদাত, এগুলো নতুন জিনিস। তাহলে নতুন পুরাতনের সীমানা পাইছেন, কি পাইছেন বলেন দেখি? কত বছরের ইবাদত পুরাতন, কত বছর পরে হলে নতুন? পরে গুলা সব নতুন। তাহলে বেদাতের প্রথম সংজ্ঞা হইল যে এটা নতুন হইতে হবে। ওই 53 বছরের ভিতরে যেগুলা ছিল সেগুলা পুরাতন, 53 বছরের পরে বর্তমানে কত কি চলে? জি ওরে কত ইঞ্চি চলে ওই কত মুসলমানের নাই। তো এই মুসলমান নাই থাকবে না পৃথিবীতে আর খাবে কে? যে মুসলমান হিজরি চলে খবর জানে না, কত হিজরি চলে বর্তমানে? 1441 হিজরি। তাহলে 1441 থেকে 53 বাদে তারপরে কত বছর? আবার দেখি তো বিয়োগ কেমন এলাকার বাইরা, 1441 থেকে 53 বাদ দিলেন, তাহলে কত হয়? যে না চৌদ্দশো একচল্লিশ বাদ দেবে কত তেপ্পান্ন, তেপ্পান্ন বাদ দেবে কত হবে যতগুলো আকীদা যতগুলো ইবাদত নতুন তৈরি হয়েছে এইগুলো দ্বারা ওই তেপ্পান্ন বছরের মধ্যে যেগুলা ছিল সেগুলা পুরাতন ইবাদত, আর এই তেরোশো অষ্টআশি বছরে যেগুলো তৈরি হয়েছে এগুলা হল নতুন এবার ওই তেপ্পান্ন বছরের গুলা হল সুন্নাত, এই তেরোশো অষ্টআশি বছরে যেগুলা তৈরি হয়েছে এগুলার নাম বেদাত। এবার নতুন আর পুরাতন সংখ্যা বুঝতে পারছেন, এই জন্যই বেদাতের প্রথম সংখ্যা হতো আল বেদাত তুতলাক আলা কুল্লি মা উহদিসা, যেগুলা নতুন তৈরি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নতুন ইবাদত নতুন আকীদা তৈরি করার ব্যাপারে সতর্ক থাকো, নিজেদেরকে বাঁচিয়ে রাখো, কারণ বাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ নতুন কোন জিনিস তৈরি হলে ওই জিনিসটার নাম হলো বিদআত। এই কথাটা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন ইবাদত নতুন আমল এগুলা সবগুলা বেদাত, ওয়া কুল্লু বেদাতিন দালালা, সমস্ত বেদাত হলো গোমরাহি, সেটা বেদাতে হাসানা হলেও গোমরাহি, বেদাতে সাইয়্যা হলেও গোমরাহি। বেদাত কিন্তু দেখতে খুব সুন্দর, বেদাত গুলো দেখতে সুন্দর, সুন্দর না হইলে তো এটা বাবা দিয়ে চলত না, কারণ নকল জিনিস বেদাল জিনিস দুই নম্বর জিনিস মূল জিনিসের চাইতে যদি বেশি সুন্দর না হয় তো ওই জিনিস বাজারে চলে না, এজন্য মূল টাকার চাইতে জাল টাকার নোট বেশি সুন্দর দেখবে, মূল স্বর্ণের চাইতে নকল স্বর্ণ ভেজাল স্বর্ণ যেগুলো সেগুলো বেশি সুন্দর। তারপরে দেখবেন বাজারে যে চাউলগুলো অরিজিনাল চাউল এগুলা দেখতে এত সুন্দর দেখা যায় না, যেগুলো মিনিকের আর কত রকম চাউল আছে না, এগুলা কিন্তু নতুন করে চিকন করে বিভিন্ন কিছু মিক্স করে এগুলো সুন্দর বানানো হয়, ধপধপে সাদা বানানো হয়, এরকম প্রত্যেকটা জিনিস দেখবেন মূল জিনিস যেগুলো সেগুলো এত সুন্দর থাকে না, কিন্তু যেটা ভেজাল জিনিস দু নম্বর জিনিস সেটা সুন্দর বেশি থাকে। এজন্য সুন্দর দেখে কেউ কেউ মনে করে যে এটা তো অসুন্দর কাজ, এটা তো বেদাতে হাসা না, মিয়া এটা বেদাতে অসুবিধা কি, এটা কি অসুন্দর নাকি এটা তো সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্দর হইলেও এটা গোমরাহি, অসুন্দর হইলেও গোমরাহি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু শব্দ ব্যবহার করেছেন, কুল্লু কুল্লু মানে সব, সুন্দর অসুন্দর সব বেদাতে গোমরাহি। আচ্ছা এখন যদি বলি আমরা যে তেরোশো অষ্টআশি বছরে যা হয়েছে যত নতুন আকীদা নতুন ইবাদত আছে এই সবগুলো বেদাত, তাহলে তো আমরাও এখানে যারা আছি সবাই বেদাত কি বলেন, আমরা কি ওই তেপ্পান্ন বছরে ছিলাম নাকি আপনারা কেউ ছিলেন তেপ্পান্ন বছরে, তাহলে তো আমরা সবাই বেদাত। আচ্ছা এই মায়ের কাছে লোকেরা তেপ্পান্ন বছরে এটাও বেদাত, এই মোবাইল এটা ছিল কিনা তেপ্পান্ন বছরে কি বলেন ছিল, তাহলে এটাও বেদাত। এইরকম টেবিল এইরকম কাপ এরকম গ্লাস এরকম জিনিসপত্র এখানে যা যা দেখতেছি এগুলো তো তেপ্পান্ন বছরে ছিল না, এগুলো সব বেদাত। বর্তমানে যে মসজিদ গুলো আছে যে মসজিদে আমরা সলাপ আদায় করি মসজিদ গুলো সব এসি লাগানো টাইলস লাগানো ফ্যান লাগানো, এগুলো তো ওই 53 বছরে ছিল না। ওই সময় কি ফ্যান ছিল, তারপরে এসি ছিল, তারপরে আমরা টাইলস যে সুন্দর করে তুমি মসজিদে লাগাই এগুলো ছিল? তাহলে তো মসজিদ গুলো সব এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিমানে করে কেউ হজে যায় নাই। আমরা আজকে বিমানে করে করে হজে যাই, বিমানে হজে যাওয়া অত বেদা কি বলেন? কারণ 53 বছর তো বিমানে হজে যায় নাই। ওই 53 বছরে যে কোরআনে কারিমটা ছিল, ওই কোরআনে কারিমের ভিতরে যে জবরদস্ত এগুলা ছিল না। ওই কোরআনে কারিমের হরফ গুলার মধ্যে নকতা ছিল না, হরকত ছিল না। তাহলে তো এই যে কোরআনে কারিম পড়ি, এই কোরআনে কারিম ওবেদা ওই 53 বছরের ভিতরে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ এগুলো ছিল না। তাহলে তো এইগুলো সব বেদা। ওই 53 বছরে আজকে যে মাদ্রাসার সিস্টেম, এই মাদ্রাসা ওই 53 বছরে ছিল না। তাহলে বুখারা ঘুরে মদিনা হবে জিয়া মাদ্রাসা, এটাও তো বেদা কি বলেন? এই জায়গায় এসে তার উপর সব পাকাই দেবে, অনেক বড় বড় আনেন, তারও এই জায়গায় এসে দেখিতে শেষ হয়ে গেছে। মানে বেদাতকে অন্যদিকে নিয়ে গেছে, উল্টা উল্টা পাল্টা করে ফেলছে। এই জন্য বেদাতের প্রথম কথা হলো এটা নতুন, দ্বিতীয় কথা হলো দিন, এটা হতে হবে দিনের ভিতরে, এটা হতে হবে কিসে? দিনের ভিতরে, এবাদতের ভিতরে, আকীদার ভিতরে। এটা যদি হয় দিনের জন্য, এটা যদি হয় আমলের জন্য, এটা যদি হয় আকীদার জন্য, এটার নাম বেদাত না। এটা ভালো করে বুঝতে হবে, বেদাত বুঝতে হবে। যদি এই কাজটা হয় দিনের জন্য, আমলের জন্য, এবাদতের জন্য, তাহলে এটা বেদাত। বেদাতের সম্পর্কটা কিসের সাথে? দিনের সাথে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমাদের এই দিনের মধ্যে ফি আমরিনা অর্থাৎ ফি ইবাদাতিনা ফি আকাইদিনা ফি আমালিনা ফি দীনিনা আমাদের ইবাদতের মধ্যে, আকীদার মধ্যে, আমলের মধ্যে কেউ যদি নতুন কিছু বানায়, মা লাইসা মিনহু, যেটা আমি নবী বলি নাই, আমি নবী করি নাই, আমি নবী নির্দেশ দিই নাই, আমি নবী অনুমোদন দিই নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাদ, সেটা সারা জীবন করলেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, কোনো যাচাই দিবেন না। তাহলে এই সূক্ষ্ম বিষয়টা ভালো করে বুঝতে হবে। বেদাতের সম্পর্ক হবে সিদ্ধি, দিনের ভিতরের অংশ হতে হবে, দিনের মধ্যে হইতে হবে, দিনের জন্য না। তাহলে এই মায়েটা কি দিনের ভিতরে না দিনের জন্য? এটা হলো কোরআন সুন্নাহর কথাগুলো বাড়িয়ে যাতে আপনারা ভালো করে শুনতে পারেন, শোনার জন্য। সুতরাং এটার সাথে সুন্নত বেদাতের কোন সম্পর্ক মোবাইল, এটা হলো এই কোরআন সুন্নাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য, এটার সাথে বেদাতের কোন সম্পর্ক নাই। মসজিদের মধ্যে এসি লাগানো হয়, ফ্যান লাগানো হয়, টাইলস লাগানো হয়, এগুলো হলো ইবাদতের জন্য, নামাজের জন্য। কিন্তু এসি লাগানোর আগে, ফ্যান লাগানোর আগে, টাইলস লাগানোর আগে যখন কাজ হচ্ছে তখন জুমার নামাজ দুই রাকাত, ফজরের নামাজ দুই রাকাত, জোহরের নামাজ চার রাকাত, এসি লাগানোর পরে, টাইলস লাগানোর পরে, ফ্যান লাগানোর পরেও জুমার নামাজ দুই রাকাত। এবাদতের মধ্যে, নামাজের মধ্যে দুই রাকাতের নামাজ হতে তিন রাকাত করা যাবে না, দুই রাকাতের নামাজ চার রাকাত করা যাবে না।

এখন আপনারা যদি সবাই বলেন যে আপনি বললেন বাড়ি এটা আপনার না, বাড়ি এটা যে আপনার না এটা দলিল দেখান, কাগজ দেখান, খতিয়ান দেখান, পয়সা দেখান, বাড়ি এটা যে আমার না এটার যদি খতিয়ান চান আমার কাছে, কবল চান, দলিল চান, আমি দেখাইতে পারবো। কারণ বাড়ি এটা যদি আমারই হইতো বা দলিল থাকতো তাহলে তো বাড়ি এটা আমারই হইতো, বাড়ি এটা আমার না এই কারণে বাড়ি এটার কোন দলিল খতিয়ান পয়সা আমার কাছে কিছুই নেই। যিনি এই বাড়ির মালিক তার কাছে ওই বাড়ির খতিয়ান কবলা পর্দা সব আছে। তাহলে বাড়িটা যিনি বললেন আমার না উনি দলিল প্রমাণ দেখানো লাগবে, যিনি বললেন বাড়িটা আমার দলিল প্রমাণ খতিয়ান সব দেখাইলেন তিনি, যিনি বললেন এটা শূন্য দলিল প্রমাণ খতিয়ান দেখাবে তিনি, যিনি বলবেন এটা সুন্নত না এটা বেদাত তিনি কোন দলিল প্রমাণ দেখার লাগবে না, কারণ দলিল প্রমাণ নাই কারণে এটা বেদাত। তাহলে বেদাত কটা জিনিস গেল, একটা হলো এটা নতুন হইতে হবে, এটা তো কম বছর ছিল না, পরবর্তীতে এটা এবাদত হিসাবে আকীদা হিসাবে এটা চালু হয়েছে, এটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে। দুই নম্বর এটা দিনের ভিতরে হতে হবে, দিনের জন্য দিনের বাইরে এগুলোর সাথে সুন্নত বেদাতের কোন সম্পর্ক নাই। তিন নম্বর বেদাতের কোন দলিল নেই। চার নম্বর এর সাথে আরেকটি জিনিস বুঝতে হবে, সেটা হল আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি বিষয় হল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা না করার সাথে সুন্নত বিদআত সম্পর্ক, সুন্নত বিদআত সম্পর্কটা হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন কি করেন, কথাটা ভালো করে বুঝবেন। বেদাতের সাথে সম্পর্ক হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন কি করেন নাই, এটার সাথে সুন্নত বেদাতের সম্পর্ক। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন কি করেন নাই এটার সাথে সুন্নত বেদাতের সম্পর্ক না। অর্থাৎ সুন্নত বেদাতটা এরকম না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলে সেটা সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নাই সেটা বেদাত, বিষয়টা এরকম না। এটা আবার ভালো করে বুঝতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবনে আযান দেন নাই, মুয়াজ্জিন ছিলেন না, কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কি ইমাম, তাহলে তো আযান বলা বেদাত। যদি বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছে তাই সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করলে সেটা বেদাত, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযান দেন না, তাহলে তো আযান হবে না। এরকম অনেক কাজ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মুসল্লি ছিলেন না, সবসময় ইমাম ছিলেন, তাহলে তো মুসল্লি হওয়া হবে না, সবাই ইমাম হইতে হবে, ইমাম সাহেব হওয়া লাগবে, কি বলেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু করা না করার সাথে সুন্নত বেদাতের সম্পর্ক না। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কাজ করেছেন যেগুলো উম্মতের জন্য সুন্নত না, এরকম কাজও আছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন কয়জন? এগারো জন। তাহলে আমাদের জন্য কি এগারো জন বিয়ে করা সুন্নত কিনা? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন বিয়ে, সুন্নত হবে না কেন? যদি বলি আল্লাহ রাসূল করছেন তাহলে আমাদের জন্য সুন্নত হওয়ার কথা না? আপনার জন্য মুমিনদের জন্য নয়, শুধু আপনার জন্য খালেস, মিন দুনিল মুমিনিন, অন্য মুমিনেরা এইটা পালন করতে পারবে না। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন সব সুন্নাত হয় না, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করলে সব বেদাত হয় না। তাহলে কিভাবে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন সেটা সুন্নাত, যেটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেন নাই অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়নি যে করেছেন, অথবা সাহাবীদেরকে করতে বলছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিচ্ছেন, এরকম যে কোনো একটা পদ্ধতিতে এটাকে শরীয়তের আওতাভুক্ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে আওতাভুক্ত করেন নাই সেটাই হল বেদাত। অর্থাৎ যদি সেটা শরীয়তভুক্ত হয় তাহলে সাহাবায়ে কেরাম সেটা আমল করেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সম্পৃক্ত করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বানী ইসরাঈলরা ইহুদিরা 72 ভাগে 72 ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাহ ওয়াহিদা, সবগুলো ফেরেশতা সবগুলো দল জাহান্নামে যাবে, একটা মাত্র মিল্লাত জান্নাতে যাবে, নাজাত পাবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মিল্লাতটা ওই ফেরেশতাটা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, যেই মিল্লাতের আকীদা হবে আমার হবে আমি এবং আমার সাহাবীরা, আমি এবং আমার সাহাবীরা যে আকীদার উপরে প্রতিষ্ঠিত এইটার উপরে যারা থাকবে এরাই হল নাজাত প্রাপ্ত। সুবহানাল্লাহ, এখানে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই আমি যে আকীদার উপরে আমি যে আমলের উপরে তারাই শুধু নাজাত প্রাপ্ত, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির সাথে সাহাবায়ে কেরামদের অন্তর্ভুক্ত করছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাজ করেন নাই সাহাবীরা করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোনয়ন দিয়েছেন। এই জন্য এটাও মনে রাখতে হবে যে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা না করার সাথে সুন্নত বেদাতের সম্পর্ক, তাহলে আমরা বেদাত বুঝছেন, বেদাত কাকে বলে কথা বলা এবার বেদাত তো ক্লিয়ার, যে যে জিনিস নতুন যে জিনিস দিনের ভিতরে ইসলামের ভিতরে আকীদা আমাল আখলাক মুআমালাতের ভিতরে যে জিনিসের কোন দলিল নেই, যে জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সাহাবায়ে কেরামও করেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শরীয়তে আওতাভুক্ত করেন নাই, বেদাতের ব্যাপারে আরেকটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধও করেন নাই, বেদাত হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা জরুরি বিষয়, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা এইভাবে করেন নাই এটাই বেদাতের জন্য যথেষ্ট, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না নিয়ে কি হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছে নিষেধ করছে রাখে, আমাদের সমাজে এরকম বলে এটা কোন যে অসুবিধা কি, এটা ভালো কাজ, এটা করা যাবে না, রসুল এরকম কথা বলছে কিনা, বেদাত হওয়ার জন্য নিষেধাজ্ঞার কোন দলিল জরুরি না, কারণ বেদাত তো কোনো দলিল থাকবে না, যদি নিষেধাজ্ঞার দলিল পাওয়া যায় তো সেটার সাথে আর বেদাতের সম্পর্ক নেই, সেটা হারাম হয়ে গেল, সেটা রসুল নিষেধ করে দিচ্ছে, এজন্য যেটা বেদাত হবে এটা দলিল দরকার নাই যে রসুল নিষেধ করছেন কিনা, এটা সুস্পষ্ট দলিল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে হস্তে গেলাম, আল্লাহর করে তাওয়াক করতেছি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াক করতেছেন, আল্লাহর করে যেই কোনায় যান সেই কোনায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে শুধু স্পর্শ করেন, আল্লাহর করে কোন কয়টা, যে আল্লাহ আমাদের কোন হলো চারটা, তো মরিয়ম যে লোকরা যে কোণে যান সেই কোণে খালি হাত দিয়ে দিয়ে স্পর্শ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেছেন দুইটা কোণ, রুকনে ইয়ামেনি স্পর্শ করেছেন আর হাজরা ফরজের কোণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়েছেন। বাকি যে দুটা কোণ আছে এই দুটা কোণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেন নাই, চোখ বন্ধ দেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চার কোণের মধ্যে হাত দিয়ে দিয়ে স্পর্শ করেন, স্পর্শ করেন যে কোণে যান সে কোণে স্পর্শ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাধা দিলেন, বললেন এইভাবে করা যাবে না, রুকনি ইয়ামিনি আর হাজরা সওয়াদের বাহিরে বাকি কোণগুলোকে এইভাবে স্পর্শ করা যাবে না, এভাবে স্পর্শ করা সুন্নতের খেলা বেদাত। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই ভালো কথা, কিন্তু এই দুটা কোণ স্পর্শ করা যাবে না, স্পর্শ করলে গুনাহ হবে, এরকম কোন কথা আল্লাহ রাসূল বলছেন কিনা? এটা বলেন দাও, এই দুটা কোণ আমি দোষ, এটা তো আল্লাহর ঘরের কোণ, এটা খারাপ কি, এটা তো ভালো জিনিস, আল্লাহর ঘর যত ধরতে পারে তত ভালো, আল্লাহর ঘরের কোণ আমি স্পর্শ করলাম এটা তো অসুবিধা কি? তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের মধ্যেই তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা, সুন্দর আদর্শ, উত্তম আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কোণ স্পর্শ করেছেন, এই দুটো কোণের মধ্যেই আছে উসওয়ায়ে হাসানা, বাকি দুটা কোণ স্পর্শ করার মধ্যে কোন উসওয়ায়ে হাসানা নেই। অর্থাৎ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এখানে যে দলিল দিলেন, সুন্নতের দলিল দিচ্ছেন, বেদাতের দলিল দেন নাই, যে আল্লাহ রাসূল যা করছেন এটার মধ্যে সীমাবদ্ধ থাকাতে উসওয়ায়ে হাসানা, এর থেকে বাড়িয়ে গিয়ে ওই ভালো কাজটা করা ওটাই খারাপ কাজ, ওটাই বেদাত। এই জন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে বেদাতের ব্যাপারে, যে জিনিসটি বেদাত হওয়ার জন্য, কাজটা বেদাত হওয়ার জন্য নিষেধাজ্ঞার কোন দলিল থাকা জরুরি না। অনেকে বলে যে এটা করলে অসুবিধা কি, এটা ভালো কাজ, এটা করা যাবে না, আল্লাহ রাসূল বলছেন কিনা, নিষেধ করছেন কিনা। একজন বলে যে বাই বলে সম্পত্তি পাবে, বাই দ্বিগুণ বোন পাবে এক গুণ, কয় আমি বোনকেও সমান সমান দিব, অসুবিধা কি, আমি তো কম দিতেছি না বেশি দিতেছি, আল্লাহ কি নিষেধ করছে যে বোনকে বেশি দেওয়া পাবে না, কি আল্লাহ নিষেধ করছে? এখন কেউ যদি সমান সমান দিতে বাইরে সমান দিতে এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? যে সওয়াব হবে এটা গুনাহ হবে, এটা হারাম। আপনি আদর করার আল্লাহ যে আপনি কাউকে বেশি আদর করতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে যত বেশি আদর করেন এর থেকে দুনিয়ার কোন মাখলুক একজন আরেকজনকে আদর করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফের দৃষ্টিতে বন্ধ করে দিতেন যে এইভাবে মেয়েদেরকে অর্ধেক দিবা ছেলেরা দ্বিগুণ, নাও এখানে নিষেধাজ্ঞা জরুরি না যে খবরদার বোনদেরকে বেশি দিও না, ডবল দিও না, এটা নিষেধাজ্ঞা জরুরি না। আল্লাহ বলছেন ছেলেদের এতটুকু মেয়েদের এতটুকু, বাস এর থেকে বাড়ানো যাবে না কমানো যাবে না, কমাইলেও জানান না বাড়াইলেও জানান। ঠিক সুন্নতের ব্যাপারেও এই নীতিমালা মনে রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছেন এর থেকে বাড়াইলেও জানান না কমাইলেও জানান, এটার নাম বেদাত। তাহলে আমরা প্রথম যেটা বললাম এটা হলো বেদাতের সংজ্ঞা, এবার আসি বেদাত করলে অসুবিধা, কারণ বেদাত গুলো তো ভালো কাজ, ভালো জিনিস, এই ভালো কাজ গুলো করলে আবার গুণা হয় না, একই কাজ একই জিনিস এক জায়গায় করলে এবার আরেক জায়গায় করলে গুণা, এক জায়গায় করলে শূন্য আরেক জায়গায় করলে বেদাত, যেমন ধরেন পাঁচ ওয়াক্ত নামাজের আজান, আপনাদের এলাকায় পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয়, ফজরে জোহরে আসরে মাগরিবের আশার আজান হয় না? তাহলে আজান দেওয়া কি সুন্নাত? আজান দেওয়ার মধ্যে অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুয়াজ্জিনুনা আকওয়ালুন নাস আলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের গাড়িগুলো সবচেয়ে বেশি লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ, অনেক লম্বা হয়ে যাবে, কত বিশাল ফজিলত। মুয়াজ্জিনের আজান যতদূর শোনা যায়, ততদূরের মধ্যে যত জিন, যত ইনসান, যত মাখলুক থাকে, কিয়ামতের ময়দানে তারা সবাই তার জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা ইগফির লিল মুয়াজ্জিনিন, হে আল্লাহ আপনি মুয়াজ্জিনদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, তাহলে আজান দেওয়া কত ভালো কাজ না, কত ভালো, কত সুন্দর, কত সুন্দর। কিন্তু তুই ঈদের নামাজ যখন হয়, ঈদের নামাজে আজান দেন কিনা? আপনাদের দিকে মনে হয় ঈদের নামাজে আজান দেন নাকি দেন না? আচ্ছা, জানাজার নামাজে আজান দেন কিনা? দেন। জানাজার নামাজে আজান দিই না, ঈদের নামাজেও দিই না। কিন্তু যদি আমি বলি আজান দেওয়া তো খারাপ কাজ না, আজান দেওয়া তো ভালো কাজ, ফজিলতের কাজ, সওয়াবের কাজ, আমরা ঈদের নামাজে আজান দিব না কেন? ঈদের নামাজও আজান দিই, জানাজার নামাজও আজান দিই, এটা তো খারাপ কাজ না, এটা ভালো কাজ। আজান তো সওয়াবের কাজ নিয়ে, ভালো কাজ এটা করলে খালি সওয়াব হয়। আর কোন হাদিসে আছে আল্লাহ রাসূল নিষেধ করছে কিনা, তো খবরদার ঈদের নামাজে জানাজার নামাজে আজান দিও না, এরকম নিষেধাজ্ঞার কোন হাদিস নেই? তাহলে ঈদের নামাজে আজান দিতে যদি আমি বলি, আপনারা দিবেন? অনেকে মনে দিব, এত বড় হুজুরে করছে, আমরা না দিয়ে কি করব? দিবেন? কেন দিব না? আজান দেওয়া কি খারাপ কাজ? আজান দেওয়া ভালো কাজ। কিন্তু সবচেয়ে খারাপ যেটা এখানে, সেটা হল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এতবার ঈদের নামাজ পড়িয়েছেন, ঈদের নামাজ ইমামতি করেছেন, কিন্তু কোনদিন আজান দেন নাই, আজান দিতে বলেন নাই। তাহলে আজানের মতো একটা ইবাদত এক জায়গায় করলে সুন্নাত, আরেক জায়গায় দিলে যখনই আপনি ঈদের নামাজের আজান দিবেন, এই আজানটাই গুনার কাজ হয়ে যাবে, আজান দিয়ে ধারণ করে দেওয়া লাগে। আপনি একবার ফজরের আজান দিবেন, জোহরের আজান দিবেন, আসরের আজান দিবেন, মাগরিবের আজান দিবেন, এসব আজান দিবেন, আপনার জন্য সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলা সাক্ষী দিবে। আপনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে পড়ে গেলেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। ঈদের নামাজে আজান দিলেন, ওই আজানকে আপনি জানানো দেওয়া লাগে। তাহলে ভালো কাজটাও স্থানের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে একই কাজ, এক জায়গায় বাদত, আরেক জায়গায় গুনাহের কাজ, আরেক জায়গায় বেদাত। এটাকে তো খুব ভালোভাবে বুঝতে হবে, এক জায়গায় মুনাজাত করা এবাদত, আরেক জায়গায় মুনাজাত করা বেদাত। এক জায়গায় মুনাজাত করলে সুন্নাত, আরেক জায়গায় মুনাজাত করলে যদি দোয়া না করতেছি, আল্লাহ চাইতেছি, এটাও কি খারাপ কাজ? এটা আমার গুণা হয়? কত বড় খারাপ মানুষ কয় দোয়া করার হবে না? আমি একবার মিনা আরাফাতে বিস্তারিত, তো সালাতের পরে সম্মিলিত ভাবে সবাইকে নিয়ে মোনাজাত করিনি, তো কিছু ভাই ছিলেন, সে ভাইয়েরা বলতেছেন, দেখো আল্লাহর পরে আসতে হজে আসতে তাও আল্লাহ কিছু দোয়া করে না, দোয়া করা কি খারাপ কাজ? আল্লাহ কাছে চাইব, এটা খারাপ কি আছে? এ আল্লাহ কাছে ছাওয়া দোয়া করা, এটাও কোন জায়গায় চাইলে ছাওয়া, আবার কোন জায়গায় অবস্থার প্রেক্ষিতে, অবস্থার ভিন্নতার কারণে এটা গুনাহ কাজ, দোয়া করিও জাহান্নামে যাবে। তো বেদাতটা এমন এক জিনিস, এবাদত না করে জাহান্নামে গেলে দুঃখটা লাগে কম, কিন্তু এবাদত করেও যদি জাহান্নামে যাওয়া লাগে তখন দুঃখটা বেশি। যে লোকটা এবাদত করে জাহান্নামে গেছে, এই লোকের দুঃখটা বেশি না, কিন্তু যে লোকটা আমল করছে এবাদত করছে সেও যদি জানানো যায় এটা কিন্তু দুঃখের কারণ বেশি। তাহলে একই কাজ একই জিনিস কোন জায়গায় করলে এবাদত আবার কোন জায়গায় করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি এমন আমল করে এমন কাজ করে যে আমলটা যে কাজটা আমি যদি করি নাই আমার সাহাবীরা করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কথা ব্যবহার করেছেন, লাইসা আলাইহি আমরুনা আমি এবং আমার সাহাবীরা করে নাই। দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহ রাব্বুল্লাহকে ভালোবাসো মহব্বত করো বাত্তাবি রুনি আমি নবীর সুন্নতের ইত্তেবা করো আমি নবীর সুন্নতের অনুসরণ করো সুন্নতের ইত্তেবা করো আমার ইত্তেবার বাইরে গিয়ে যত কাজ করবা যত আমল করবা আল্লাহ পাক একটাও কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমালুন কালিলুন ফি সুন্নাতিন খায়রুন মিন আমালিন কাসীরিন ফি বিদআহ। সুন্নাত অনুযায়ী অল্প আমল করা বেদাতি পদ্ধতিতে অনেক অনেক আমল করার চাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ, সুন্নাত পদ্ধতিতে অল্প আমল করবেন, বেদাতি পদ্ধতিতে বস্তা বস্তায় তাকে তাকে আমল করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ, এজন্য আমরা বাইরে আমল করা আমল কম করি আমল যেটাই করি খেয়াল রাখতে হবে আমার আমলটা সুন্নাত অনুযায়ী হচ্ছে কিনা। যদি আমার আমলটা সুন্নতের বাইরে চলে যায় যদি আমার আমলটা বেদাতি পদ্ধতিতে চলে যায় আমল তো বাতিল হবে হবে শেষ পর্যন্ত ওই আমলটাই আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমল যদি বাতিল হয়ে যায় তো একটা আফসোস নাই যে আমার এই কাজটা করলাম এই কাজটা বাতিল হয়ে গেছে, কিন্তু সাথে সাথে এইটাও অবতারিত যে এই খারাপ কাজটা বেদাতটা করলাম কেন এই জন্য আমাকে জাহান্নামে যাওয়া লাগে। যিনি বেদাতি আমল করেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানি পাবেন না। প্রসিদ্ধ ১২ জন সাহাবী থেকে অসংখ্য হাদিসের গ্রন্থে এই হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি যখন হাউজে কাউসারের সামনে দাঁড়াইলাম কিছু মানুষ আমার হাউজে কাউসারের দিকে আসতে থাকবে, ফেরেশতারা তাদেরকে বাধা দিবে আসা যাবে না আসা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদেরকে ছেড়ে দাও, এদেরকে একটু ছেড়ে দাও, এরা চলে আসুক আমার হাউসে কাউসারের পানি পান করুক। তখন ফেরেশতারা বললেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না এই মানুষগুলো আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার রেখে যাওয়া দিনের মধ্যে কত নতুন নতুন জিনিস এরা ঢুকাইতে আবিষ্কার করছে, এরা বেদাত করেছে। আপনার রেখে যাওয়া দিনের মধ্যে তারা অনেক নতুন নতুন আকীদা নতুন নতুন বেদাত ঢুকাইছে, এই জন্য এরা আপনার হাউজে কাউসারের পানি আজকে পাবে না। তাহলে যারা বেদাতকারী বেদাত করবে নবী সাল্লাল্লাহু হাউজে কাউসারের পানি পাবে। যদি আকীদার ক্ষেত্রে বেদাত করে তাহলে নসিবে সাবাব হবে না, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এজন্য আমরা দায়ী করা বেদাতের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। কবিরা গুনাহ চাইতে বেদাত মারাত্মক। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ সবসময় বলতেন, ইন্নাল বেদাতা একটা বেদাত বেশি প্রিয়। ইবলিস আমাকে আপনাকে দিয়ে একটা কবিতা গুণা করাতে পারলে এত খুশি হয় না, একটা বেদান করাতে পারলে তার থেকে বেশি খুশি হয়। কেন? কারণ কবিরা গুণা যে করে সে বুঝে আমি এটা হারাম কাজ করতেছি, কবিরা গুণা করতেছি, একশো মানে একশো গুণা সে কবিরা গুণা থেকে তওবা করে নিবে। কিন্তু যে লোকটা বেদা করতেছে সে মনে করতেছে এটা ভালো কাজ করতেছে, স্বভাবের কাজ করতেছে, জীবনেও সে এটা থেকে তওবা করবে না। বেদাতকারী তওবা নসিব হয় না, তওবা করে সে তো মনে করছে ভালো কাজ করছে তো তওবা করবে কেন। কিন্তু যে হারাম কাজ করে কবিরা গুনাহ করে সে একশো বারে একশো বার তওবা করবে। এজন্য ইবলিস সব সময় কবিরা গুনাহ করানোর চাইতে একটা বেদাত করাতে পারলে বেশি খুশি হয়। এজন্য আমার ভাই বোনেরা সব সময় বেদাত থেকে খুবই সতর্ক থাকতে হবে, সবসময় বেদাত থেকে দূরে থাকতে হবে। যে কোনো আমল করার আগে আমাকে দেখে নিতে হবে যে এই আমলটা কোরআন সুন্নাহ সম্মত কিনা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করেছেন কিনা, যদি করেন, যদি অনুমোদন দেন, যদি শরীয়তে নির্ধারিত হয় তাহলে আমি করব, না হয় আমি করব না। এবার আসি আমরা আমাদের সমাজের প্রচলিত অসংখ্য বেদাত থেকে দুই একটা বেদাতের নমুনা আমরা বর্ণনা করি। এই নমুনাটা বুঝতে আপনি বুঝবেন বেদাত কি জিনিস। প্রথমে আসি আমরা আকীদার বেদাত। আকীদার ক্ষেত্রে বেদাত আকীদা তো বুঝেন, আকীদাটা কি কথা বলা ঘুমাই গেছে, আকীদাটা হলো বিশ্বাস অর্থাৎ ইমান। ইমানের তিনটা অংশ থাকে, একটা বিশ্বাস, আরেকটা মুখে স্বীকৃতি, আর একটা কাজে বাস্তবায়ন আমল করা। মূল যে অংশটা সেটা হলো বিশ্বাস করা, এটার নাম আকীদা। একজন মুমিনের আকীদা হইতে হবে বিশুদ্ধ আকীদা, সহি আকীদা। কিসের থেকে বিশুদ্ধ? শিরক থেকে, কুফর থেকে, নিফাক থেকে, বিদআত থেকে। আমার বিশ্বাসটা আকীদাটা বিশুদ্ধ হতে হবে। তাহলে যেই আকীদাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোষণ করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই আকীদা পোষণ করতেন, এই আকীদা পোষণ করার নাম সুন্নতি আকীদা। এই আকীদার বাহিরে নতুন নতুন আকীদা পোষণ করা এটার নাম হল বেদাতি আকীদা। বেদাতি আকীদাটা কিরকম? সুন্নতি আকীদা যদি পোষণ করেন আপনি জান্নাতি, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে আকীদা পোষণ করি এই আকীদা যারা পোষণ করবে তারা জান্নাতি, সুবহানাল্লাহ। এই আকীদার বাইরে থাকবো জান্নাতি হওয়া যাবে। বেদাতি আকীদা আল্লাহ এবং বান্দা এক হয়ে যায়, আল্লাহর ভিতরে বান্দা ঢুকে যায়, বান্দার ভিতরে আল্লাহ ঢুকে যায়, এটা একটা বেদাতি আকীদা। এটা শুনছেন বলে দেন যে ফানা বিল্লাহ হয়ে যায়, যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে ঢুকে বান্দা আল্লাহর ভিতরে ঢুকে। এজন্য কবিতাও আছে, গোপ্তে মানসর আনাল হাক্তে গাস্তে মাস, গোপ্তে বেড়াম আনাল হাক্তে গাস্তে মাস। ফেরাউন আনাল হক বলি কাফের হয়ে গেছে, আর মনসুর আল্লাহ আনাল হক বলি আল্লাহ বলি হয়ে গেছে। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। যে নিজেরে আল্লাহ দাবি করছে, আল্লাহ দাবি করে নাকি আল্লাহ বলি হয়ে গেছে, কত বড় জঘন্য মারাত্মক আকীদা। আচ্ছা আমার দেখা যায় এরকমও বলা হয় যে একদিন মনসুর আল্লাহদের জেলখানা যায় দেখে মনসুর আল্লাহ বোধহয় জেলখানা, আরেকদিন দেখে মনসুর আল্লাহ আছে জেলখানা। জিজ্ঞেস করে কি ব্যাপার, ওই দিন দেখি তুমিও নাই জেলখানাও নাই, আজকে দেখি তুমিও আছো জেলখানাও আছে। ওই দিন আমি আমার আল্লাহর বাড়ি চলে গেছি, আজকে আল্লাহর আমার বাড়িতে চলে আসছে। একদিন মনসুর আল্লাহ আল্লাহর বাড়ি চলে গেছে, আর একদিন আল্লাহ মনসুর আল্লাহর বাড়ি চলে আসছে। এই যে আকীদা, আল্লাহ বান্দার ভিতরে ঢুকে, বান্দা আল্লাহর ভিতরে ঢুকে। তারপর দেখবেন অনেকে বলেন কালবুল মুমিনে আরশুল্লাহ, তো মুমিনের কলব হলো আল্লাহর আরশ। শুনছেন? জাল হাদিস, এটা কোন হাদিস না, মিথ্যা কথা। ওই দেখো আল্লাহ রাব্বুল আলামিন সাতবক আসমান সাতবক জমিন, কোন জায়গায় আল্লাহর জায়গা হয় না। মুমিনের কলবটা ছোট্ট একটা কলব, এটার ভিতরে আল্লাহর জায়গা হয়। এ আর শুনেন না, আল্লাহ বান্দার ভিতরে ঢুকে, আল্লাহর ভিতরে ঢুকে, আল্লাহ বান্দা মিশে যায়, চিনির মতো মিশে যায়। চিনি আছে না, চিনি লবণ, লবণ পানির মধ্যে দিবেন, চিনি পানির মধ্যে দিবেন, চিনির অস্তিত্ব পানির অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ আর বান্দা এইরকম চিনি আর পানির মতো, লবণ আর পানির মতো মিশে যায়। এটার নাম ওয়াহদাতুল উজুদ, এটার নাম আল হুলুল। এই ওয়াহদাতুল উজুদের আকীদা, হুলুলের আকীদা, এটা ওই 53 বছরের আকীদা ছিল, এটা 700 বছর পরে এই আকীদা আবিষ্কার। ইবনুল আরবি, মনসুর হাল্লাজ, এরা এই আকীদার আবিষ্কার 700 বছর পরে। তাহলে এই আকীদাটা নতুন না পুরাতন? যে তাহলে বেদাতের প্রথম শর্ত বলছে কি? নতুন। এইটা কি দিনের ভিতরের অংশ না বাহিরের অংশ? না, ভিতরে। আকীদা কিন্তু ভিতরে, আকীদা দিনের ভিতরে, বাহিরের অংশ না। তাহলে এই আকীদাটা কি? আল্লাহর বান্দা এক হয়ে যায়, ভিতরে ঢুকে যায়, এটার কোন দলিল আছে? দলিল এটা বেদাত, এটা দলিল কই পাবেন? এটা দলিল নাই, দলিলবিহীন কাজ। কিন্তু কথাটা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? শুনতে মজা লাগে যে দেখো আল্লাহ কত বড় লিখে গেছে যে আল্লাহ তার ভিতরে ঢুকে গেছে, এই আল্লাহ ভিতরে ঢুকে গেছে। সমস্ত মনসুর হাল্লাজকে নাস্তিক মোতা হিসাবে ঘোষণা দিছে। এখন বাংলাদেশের মনসুর হাল্লাজ আল্লাহ বলি হয়ে গেছে। এই যে আপনি ডাকা, এই আকীদাটা কি? বেদাতী আকীদা। বেদাত কখনো কখনো কবিরা গুনার উপরে শিরকের নিচে মাঝখানে থাকে। নরমালি বেদাতটা কবিরা গুনার উপরে শিরকের নিচে, কিন্তু কখনো কখনো এটার মাত্রা বেড়ে গিয়ে শিরকের উপরে উঠে যায়। এই যে আকীদার ক্ষেত্রে যে বেদাত, এগুলো শুধু শিরক না, শিরকের উপরে। তাহলে এই আকীদার নাম হলো কি? আমরা আলোচনা করতেছি কি নিয়ে? বেদাত নিয়ে। অবস্থায় সারা বোঝানোর পরে কালকে সকালবেলায় বেদাতে বুঝবেন না, বেদাত বলে দেবে। কেউ জিজ্ঞাসা করতো যে কালকে আপনাদের মাহফিলে কি বিষয়ে আলোচনা হয়েছে, কোন মনে তো নাই। ওয়ান মাহফিলে যা সারা তো শুনে, সকালে জিজ্ঞাসা করে কালকে বক্তা কি বিষয়ে আলোচনা করছে, বিষয় তো জানি না। কারণ বক্তা তো কোনো বিষয় নাই, বক্তা এখান থেকে একটা, ওখান থেকে একটা, সাইডের থেকে সাইডটা শুনেছে। এজন্য ভালো করে মনে রেখে ওয়াজ বেশি শোনার দরকার নেই, একটাই শুনেন, বেড়া। এইটা থেকে সবসময় 100 গজ দূরে থাকবে। ট্রাকের পিছনে কি লেখা থাকে? হ্যাঁ, 100 গজ দূরে থাকবে। কেন? 100 গজ কাছে থাকলে আপনি নিরাপদ নাই, যে কোনো সময় আপনি এটার কবলে পড়তে পারেন। এই জন্য সবসময় বেদাত থেকে 100 গজ দূরে থাকবেন। এই কথা আমার কথা না, এটা আল্লাহর কথা। সূরা নূরের 63 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ خَبَرْتَار আমার রাসূলের নির্দেশের খেলাফ কোন আকীদা, কোন আমল, কোন কাজ করার ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকা, সাবধান থাকা উচিত। রাসূলের নির্দেশের খেলাফ মানে সেটা বেড়া, রাসূলের আমলের বিপরীত মানে সেটা বেড়া। এটাই হবে একজন মুমিনের শ্লোগান। কোন আকীদা বেদাত আমাকে স্পষ্ট করতে পারবে না। আচ্ছা আরেকটা আকীদা শুনেন, আহমদ আর আহাদ দুইয়ের মধ্যে কোন পার্থক্য নেই, এটা শুনছেন? আল্লাহ আর মোহাম্মদ, আহাদেরও আল্লাহ, আহমদেরও কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুজনের মধ্যে কোন পার্থক্য নাই, খালি একটা মিনের পার্থক্য। তো আহমদের মিন বাদ দিলে আহমদ ও আহাদ হয়ে আহাদ আছে না, কুল হুয়া আল্লাহু আহাদ। আর আহমদ আহমদের মাঝখানে একটা মিন আছে, সে তো আহাদ আর আহমদ দুটার মধ্যে পার্থক্য হয়ে গেছিল মিনটা, মিনটা তুলে দিলে আহমদ ও আহাদ হয়ে যায়, আহাদ ও আহমদ হয়ে যায়। আল্লাহ জাতি নূর থেকে বানাইছেন, এইটাও বেদাতি আকীদা, শিরকি আকীদা। যে আল্লাহ নবীকে আল্লাহ নূর থেকে মানুষের এই আরেক বেদাতি আকীদা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর অংশ বানাই ফেলা, আল্লাহর সাথে এক বানিয়ে ফেলা, এই আকীদা ওই 53 বছরে ছিল না, এটা পরবর্তীতে মানুষেরা তৈরি করেছে। আচ্ছা, সমস্ত গায়েবের মালিককে একমাত্র আল্লাহ। কেউ যদি বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিশ্বাসটা, এই আকীদাটা কি সুন্নতি আকীদা না বেদাতি আকীদা? বেদাতি আকীদা, শিরকি আকীদা। এটা আকীদার ক্ষেত্রে এই জন্য আমরা আকীদার বেদাত বলতেছি, আকীদার বেদাত মানে এটা শিরক। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, আলেম ও গায়েব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের চৈনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জান নাই, তিনি জীবিত। এই জাতীয় যতগুলো আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, এগুলো সব ওই 53 বছরে ছিল না, এগুলো সব পরের বানানো। এগুলা এই আকীদাগুলো কি বেদাতি আকীদা। আবার দেখবেন কাউকে জিজ্ঞাসা করেন আল্লাহ কথা কি বলে, সব জায়গায় নবী সাল্লাম তাদের সকলের আকীদা ছিল আল্লাহ উপরে, পরবর্তীতে নতুন করে জামিয়ার আবিষ্কার করছে যে আল্লাহ আকাশে না, আল্লাহ সব জায়গায়। সেখানে বলছেন যে আল্লাহর অবস্থান হলো আল্লাহ কোথায়, উপরে। কেউ যদি বলে আল্লাহ কোথায় জানি না, ইমাম আবুদ রহমতুল্লাহ বলছে কাফের, কারণ আল্লাহর ইবাদত করবে আল্লাহর মাবুদ, আল্লাহর কথা এটাই সে জানে না, তো সে জানে কোথায়। আবার দেখেন আপনি যখন জিজ্ঞাসা করবেন আল্লাহ কোথায়, আল্লাহ সর্বত্র দিয়ে আসবেন, কিন্তু দোয়া করার সময় কিভাবে দোয়া করা যাবে, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار دعائي لك السلام এখন আল্লাহ যদি সব জায়গায় হয় তো দোয়া তো এইভাবে করা কথা না, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار কি হাত খালি কি করবে না, কারণ আল্লাহ তো সব দিকে চারিদিকে, আপনি দেখছেন চারিদিকে করতে হবে, আল্লাহ যদি সব জায়গায় হাতও চারিদিকে ঘুরবে কিন্তু হাত ঘুরে না, তার অর্থ হল আমার অন্তরের সাথে হাতের সাথে মিলে নাই, আমার হাত সাক্ষ্য দিচ্ছে অন্তর সাক্ষ্য দিচ্ছে আল্লাহ চারিদিকে না আল্লাহ উপরে, এটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফিতরতে ভাষা নিয়ে তৈরি করেছেন, ওই ক্ষেত্রে বাসা নিয়ে কারণে একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদে বাড়াবাড়ি আল্লাহ উপরওয়ালা কিন্তু আছে, স্থানীয় আছে এ কথা কয় কয়েকটি উপরওয়ালা আছে, উপরে একজন কিন্তু আছে সব দেখে গেছে, একজন আরেকজনকে বলে এই তুই যে আমার উপরে জুলুম করতে হবে উপরে কিন্তু একজন আছে, কিন্তু বল না স্থানীয় ওয়ালা একজন আছে এ কথা বলে, অর্থাৎ তার ক্ষেত্র সাক্ষ্য দিচ্ছে সহি আকীদা, কিন্তু সে মানুষের বানানো বিভ্রান্ত আকীদায় পড়ে গিয়ে সে মুখে বলতেছে আল্লাহ সর্বত্র, এই জাতীয় আরো অসংখ্য আকীদা আছে যে আকীদা গুলো বেদাত, বেদাতি আকীদা, এবার আছেন বেদাতি আমল, আমলের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে বেদাত কোনগুলো, এবাদতের ক্ষেত্রে অসংখ্য বেদাত, শত শত বেদাত, বাংলাদেশে এমন কোন ইবাদত নাই যেই ইবাদতের সাথে বেদাত যুক্ত হয় নাই, প্রত্যেকটা আমলের সাথে প্রত্যেকটা ইবাদতের সাথে বেদাত সংযুক্ত হয়েছে, কারণ বেদাত গুলো বাংলাদেশে চাষাবাদ হয়, বেদাত প্রজনন হয়, বেদাত প্রোডাকশন হয়, বেদাত তৈরি হয়, এবং যেই মজুর যত বেশি বেদাত বানাতে পারে তিনি তত বড় হুজুর, বেদাত না বানাইতে পারলে উনি তো হুজুরের না, উনি একটা বেদাত বানাতে পারেন, এই জন্য দেশে বেদাতে বেদাতে সয়লাভ চারিদিকে বেদাত, কয়েকটা বেদাত আমরা নমুনা করি, যেমন ওজুর ক্ষেত্রে বেদাত, ওজু করি না আমরা, ওজু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে ওজু করেছেন, সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে ওযু করেছেন, কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে ওযু করার নাম সুন্নাহ, এই পদ্ধতি থেকে বাড়াইলে কমাইলে আগে পরে করলে এটার নাম যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মুখ ধুইছেন, তারপরে হাত ধুইছেন, তারপরে মাথা মাছে গেছেন, তারপরে পা ধুইছেন, এখন আমি যদি বলি না ভাই আসলে শীতের দিন এইভাবে ঝামেলা, আমি আগে পা ধুয়ে দিলাম নিচের থেকে শুরু করবো, আগে পা ধুলাম তারপর হাত ধুলাম তারপর মুখ ধুলাম তারপর মাথা মাছে করলাম, কাজ কিন্তু সবগুলোই করছি কিন্তু আরেকটা পরে পরেরটা আগে, আমার উজু হবে কেন অসুবিধা কি, আমি তো সবে করছি কোনোটা তো বাদ দিই নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে করেছেন হুবহু সেইভাবে করার নাম সুন্নাত, সেইভাবে করার নাম ইবাদত, এর বাইরে আগে পরে উলট পালট হইলে বাড়াইলে কমাইলে তখন এটা সুন্নাত থাকে না বেদাত হয়ে যায়, এখন প্রথমে আমি ওযু করতে গেলাম, ওযু করতে গিয়ে ওযু করতে শুরু করতে হয় কি দিয়ে, বিসমিল্লাহ দিয়ে, এটাই হল সুন্নাত, আমি যাই করলাম কি শুনেন আগে ওযু নিয়োগ করেন, কেমনে নিয়োগ করবো, কথাগুলো কিন্তু অনেক সুন্দর, আরবিতে বানানো, আরবিতে তো আমাদের দেশে যেমন আরবিতে সিনেমা সিনেমা দেখলে মানুষ মনে করে যেটা ভালো আর বুঝে আরবিতে সিনেমা নাটকের বই আছে ওইটাও যদি আমাদের দেশে কেউ দেখে বাঙালি সুমা দিবে যুগে যুগে কেউ এই নিয়া করেন নাই। তো বলে আমি করলে অসুবিধা কি? এটা তো আমরা আগে বলছি, বলে এটা তো খারাপ কিছু না, এটা তো তোরা আমরা আগে বলছি বেটা। আমরা সংখ্যার মধ্যে জিনিস গুলা বলছি, সুতরাং এই নিয়োগ করা কি নিয়োগ কি করতে হয় না করতে হয়? আজকে তো মা পেরে আসছেন, নিয়োগ করে আসছেন না পড়ে আসছেন? বাড়ি থেকে ফেরার সময় কি বলছেন? নারাই কোয়ান আজরা ইলাল মাহফিল ফি মুখারা, এইভাবে নিয়োগ করে আসছেন না? তাহলে তো মুখের কাজ যার কাজ তাহলে দিতে হয়, একজনের কাজ আরেকজনের করতে দেওয়া হয়। বড় সারের কাজ বড় সার করবো, ছোট সারের কাজ ছোট সারে করবো, একজনের কাজ কাজ নিয়ে আরেকজনের তাড়াতাড়ি করে দেওয়া হয়। শুধুমাত্র একটা ক্ষেত্রে ব্যতিক্রম, হজ উমরার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি নিয়োগ করেছেন, নিয়োগ করেছেন যত কিছু নিয়োগ করেন রোজা নিয়োগ করবেন, কিন্তু যদি রোজা নিয়োগ করেন না এইভাবে যদি করেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এইভাবে নিয়োগ করতেন বা পড়তেন, তা হাদিসের পাতায় পাতায় এই নিয়োগ শুধু পাওয়া হবে। কিন্তু কোন সহি হাদিস দৈহিক হাদিস তো দূরের কথা, কোন জাল হাদিস পাওয়া যায় না। এগুলো কিছুদিন আগে আমাদের এসব অঞ্চলের কেউ বইয়ের মধ্যে লিখে দিছে বা চালু হয়ে গেছে, আর আমরা মনে করি এটা খারাপ লিখি। এখানে তো কোনো দর্শনীয় কথা নাই, কোন খারাপ কথা নাই, আর এটা আরবি, আরবি যেহেতু এটা যদি কোরআন হাদিসে না থাকতো তাহলে কি আসতে না? অনেকে আপনি বিশ্বাসও করাতে পারবেন না, এটা যদি কোরআন হাদিসে না থাকতো এটা আসছে কেন? এটা তো আরবি বইয়ে লেখা থাকলো কেন? এইটা হলো ওজোর এক নম্বর বেদাত, দুই নম্বর বেদাত আছে, ওজোর একটা ধোঁয়া আছে বাংলাদেশে, এটা পারেন আপনারা যে ওজোর ধোঁয়া পারেন না? بسم الله العلي العظيم والحمد لله على دين الإسلام الإسلام حق والكفر باطل الإسلام نور والكفر ظلمة এটা হলো ওযুর দোয়া। কথাগুলো কত সুন্দর! আপনি যখন কইবেন কাউকে যে ভাই এটা বেদাত, ভাই মিয়া এত সুন্দর কথাগুলো, এত সুন্দর দোয়া, আর তুমি কয়টা বেদাত? এটা অনেক সুন্দর দোয়া, আমরাও বলতেছি এটা সুন্দর দোয়া, কিন্তু এই সুন্দরটা আমার নবী সুন্দর মনে করেন নাই, আমার আল্লাহ সুন্দর মনে করেন নাই, আল্লাহর নবী সাহাবীরা এটাকে সুন্দর মনে করেন নাই। যদি সুন্দর মনে করতেন তাহলে নবী সাল্লাল্লাহু দোয়া করতেন, সাহাবাইকেরাও করতেন, তাবেঈনরাও করতেন, জুড়ে জুড়ে সবাই করতেন। এজন্য এটা যতই সুন্দর হোক এটা বেড়া। এরপরে আসেন ওজন, দেখবেন যে হাত ধোয়ার সময় এই দোয়া, মুখ ধোয়ার সময় এই দোয়া, মাথা মাছের এই দোয়া, পা ধোয়ার এই দোয়া, এরকম দেখবেন অনেক বলতে রাখা আছে। এই দোয়াগুলো সব ভালোয়া। অনেকে দেখবেন উঁচু করি আবার উপরের দিকে তাকায় পানি খায়, এরকম আছে না? আরো বিভিন্ন পদ্ধতি আছে ওজন করতে। এই সুন্নতের বাহিরে যত পদ্ধতি আছে এগুলো সব কি? এবার আসেন আজানের বেদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন মুয়াজ্জিন ছিলেন, মসজিদে নববীতে দুজন, মসজিদে কুবা একজন, আর মক্কা মুকাররমা একজন। চারজন মুয়াজ্জিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শিখাইছেন। তারা আজান শুরু করতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, শেষ করতেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। শুরু হতো আল্লাহ আকবার আল্লাহ আকবার দিয়ে, শেষ হতো লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। কিন্তু দেখবেন আমাদের দেশে অনেক জায়গায় আজান শুরু হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, দেখতে না এরকম। আমি এক জায়গায় জিজ্ঞাসা করলাম যে ভাই আল্লাহ রাসূলের আজান, সাহাবাইকার আজান শুরু হতো আল্লাহ আকবার দিয়ে, আপনার আজান শুরু হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দিয়ে। কয় মিয়া, কয় সিন্দি খাইলা কার ওসিলায় মোলা সিন্দা না? আল্লাহ নবী না হলে, আল্লাহ রাসূল না হলে আজান পেতাম না? কার ওসিলায় আজান পাইছ? সেই নবী যে সালাম না দিয়ে, সেই নবী যে দরুদ না পড়ি তুমি আজান শুরু করে দিবা? কার ওসিলায় আজান পাইলা? সেই নবীকে চিনলা না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা তো নবীকে চিনা ভাবতাম না, এটা ভবিষ্যতে বেআদলি করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলতেছেন আযান যখন শেষ হবে সুম্মা সাল্লু আলাইহা, আযান শেষ হবে তারপরে আমার উপর দরুদ পড়ো। নবী বলতেছে আযান শেষে আমার উপর দরুদ পড়ো, আপনি কোন না আযানের আগে পড়ুন। নবীর মহব্বত, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা, এটা ইমানের অংশ। কিন্তু মহব্বত নিজের মন করা করলে ইমানও যায় আমলও যায়, আমল মহব্বতের নমুনা আল্লাহ পাক শিখাই দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিচ্ছেন, সাহাবায়ে কেরাম সরাসরি দেখাই দিচ্ছেন। কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত নিজে নিজে মন করা পদ্ধতিতে করা যায় না। ওই পদ্ধতিতে যদি মহব্বত করি ওটার নাম বেড়া। এজন্য আজান যদি শুরু করি আল্লাহ আকবার বাদ দিয়ে অন্য কিছু দিয়ে, কেউ কেউ আছে ঘুম থেকে উঠি আসে মসজিদের মাইকে ফজরের সময় আলহামদুলিল্লাহ, ওই আজানের দোয়া মাইকে পড়ে, তারপরে গজল খায়, তারপরে আজান শুরু করে। এই আল্লাহ আকবার আগে যা কিছু বলা হবে সব বেড়া। আবার লা ইলাহা ইল্লাল্লাহ পরে মাইকে যা ঘোষণা দেওয়া হবে, যা বলা হবে এগুলো বেড়া। আজান হবে আল্লাহ আকবার দিয়ে শুরু, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ। এর আগেও কিছু নেই, পরেও কিছু নেই, পরে দোয়া করবেন, দরুদ করবেন, এগুলা নিজে নিজে মনে মনে আস্তে আস্তে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা এটা ইমান। কিন্তু যদি নিজে নিজে মহব্বত করে মন গড়া পদ্ধতিতে তাহলে কি এবারত হবে না? যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদের, কি খুব আসতেছে আপনাদের? একটা উদাহরণ দিই, আমি পরজ নামাজ পড়তেছি বা সুন্নত নামাজ পড়তেছি, সাইদা কাতার নামাজ, সাইদা কাত পরে আমি আপনাকে একটু পড়তে বসলাম, বসে আমি আত্মাইয়াত করতেছি, আত্মাইয়াত লিল্লাহি ওয়া সালাওয়াত ওয়া তাইয়্যিবাত, এরপরে আমার নবীর উপরে সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দিতে হবে না? আমি তখন চিন্তা করলাম, আহারে আমার নবীকে সালাম দেব, কত বড় জঘন্যত হবে আদবি, বসে বসে আমার নবীকে সালাম দেওয়া, সুতরাং আমি আর বসতে পারবো না, আমি দাঁড়ায় যাই, হাতাইয়া তো মধ্যে আমি দাঁড়াই দেওয়া, দাঁড়াই আমার নবীকে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এরপর সালাম দিয়ে আবার বসলাম, আবার বসে আত্মাইয়াত বাকিটা পড়ে শেষ হল। এরপরে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি চিন্তা করলাম, আরে আমার নবীর উপরে দরুদ পড়ব, বসে বসে পড়লে কত বড় বেয়াদ হবে, আবার আমি দাঁড়াই গেলাম, দাঁড়ায় দরুদটা পড়লাম, এরপরে আবার বসলাম, দোয়ায়ে মাসুরা করলাম, সালাম ফিরে এলাম, আমার নামাজ হয়েছে। অনেকে মনে কিছু পড়ানো হয়েছে, কেন আমাদের কি হবে, আমি এখানে খারাপ কোন কাজ করছি, আমার নবীর সম্মান করছি, আমার নবীর মহব্বত করছি, কার উচিত সিন্দি গেছে অমঙ্গা চিন্তা না, কি বলেন, আমার নবী না হলে নমাজ তো কেটা, তাহলে আমার নবীকে এখানে সম্মান জানাচ্ছি, তারাই বসে সালাম না দিয়ে আমি তারাই সালাম দিচ্ছি, বসে দরুদ না পড়ি তারাই বসছি, আমি খারাপ কি কাজ করলাম, খারাপ কিছু করছি, সব তো ভালো কাজ করছি, আমার নবীর মহব্বত করছি, নবী না হলে তো নামাজ দেখা, আমার নামাজ হবে, নামাজ তো হবে না, হবে না ইমানও যাবে, আমাদের সালা হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার জন্য অসংখ্য পদ্ধতি আল্লাহ পাক শিখাই দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একটা করা, নিজে নিজে মন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে, সেটা মহব্বত হয় না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাড়া দেওয়া হয়। তাহলে এরকম আজানের মধ্যে অসংখ্য বেড়া আছে, তারপরে দেখবেন আজান দিতে গেলে আসাদু আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ, একামতের সময় আসাদু আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ বললে এভাবে দেখছেন, এইটাও বেড়া, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম এরকম আজানের সময় এরকম করেছেন, এরকম কোরআন এবং সুন্নার মধ্যে কোন সহিহ দলিল প্রমাণ আসে, এটা হলো যে মহব্বতের আতিশয্যতা অতিরঞ্জন, যে আমার নবীকে ভালোবাসতেছে, তারপরে দেখা যায় আসাদু আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ বলে মসজিদের বাইরে শ্রোতারা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তুমি আজান শুনবা মুয়াজ্জিন যা বলবে তুমিও তাই বলবে, শুধু দুইটা জায়গায় হাইয়া আলা সালাহ আর হাইয়া আলা ফালাহ, এই দুটো জায়গায় তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আসাদু আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে, তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, এটা বলা হয়, তাহলে মুয়াজ্জিন যখন বলবে আসাদু আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, শ্রোতা কি বলবে, আসাদু আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটাও অনেকে সুন্নতের খেলাফ এখানে যদি রাগ করে বলে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যদি আপনি বলেন এখানে যদি সেটা সুন্নত পদ্ধতিতে না করবে, সালাতের মধ্যে অসংখ্য বেড়া, প্রথম শুরু হয় জায়নামাজ পাক করার মধ্য দিয়ে, বাংলাদেশের জায়নামাজ সব নাকি না পাক, বাংলাদেশের যত চায় নামাজ আছে সব কি থাকে না পাক থাকে, এটাকে পাক করতে হয় কি দিয়ে, এমনি ওয়াজাতু লাহিয়া আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়া আল-আরযা, এটা দিয়ে পাক করতে হয়, এইটা পাক করার যে পদ্ধতি যে সিস্টেম যে দোয়া, এই দোয়াটা বেড়া, যায় নামাজ পাক করার জন্য কোন দোয়া নেই, যায় নামাজ আর নেই আগেই পাক করা থাকবে, বরং এই নিমজ্জাতটা সানা হিসাবে হাদিসের মধ্যে এসেছে। নবী সরসা মাঝে মধ্যে তাকদীরে তাহরিনার পরে সানা হিসাবে এই নিমজ্জাত করছে, এটা যা নামাজ পাঠ করার জন্য আগে পড়ে না, এরপরে নামাজের অবস্থান দিয়ে দিয়ে নিয়ম। এরপরে দেখা যায় এক পা উত্তর দিকে এক পা দক্ষিণ দিকে নামাজ মধ্যে দাঁড়াতে হয় কিভাবে, কেবলামুখী পা থাকবে, কেবলামুখী কেবলামুখী না হয় একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে, এটাও সুন্নতের খেলা। তারপরে একজন এখানে মাঝখানে এক বিঘা কমপক্ষে এক বিঘা ফাঁকা, তারপরে আরেকজন তারা একজনের সাথে একজন লেগে লেগে দাঁড়াইতেন, এরকম দূরে দূরে আর তারা দাঁড়াইতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে গেছে দাঁড়াও তাহলে এই যে সালাতের সিস্টেম গুলো পদ্ধতি গুলো এগুলো বেদা সম্মতের ভাবে। আচ্ছা এরপরে আসেন দরুদের বেদা, দরুদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, দরুদ পড়ার জন্য আল্লাহ পাক সরাসরি কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদাররা আমার নবীর উপরে দরুদ পড়ো, সালাম পেশ করো। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের নির্দেশ দিয়েছেন, তাহলে দরুদ আর সালাম এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সমস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে হতে হবে, এর বাইরে যাওয়ার কোন সুযোগ ইবাদতের ক্ষেত্রে নাই। তাহলে যদি নতুন নতুন দরুদ বানায়, দরুদে নাহিয়া, দরুদে তুদাজ্জিনা, তারপরে আরো অনেক দরুদ আছে, দরুদে লাহু, দরুদে তাস, দরুদে মাহি, কত রকমের দরুদ বানানো হচ্ছে, দরুদে সফা, এই যত রকমের দরুদ বানানো হচ্ছে যেগুলো সহি হাদিসে আসে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা পড়েন নাই, এই জাতীয় যত দরুদ বানানো হচ্ছে এগুলো সব বেদাত। এমনকি বাংলাদেশে কবিতা পর্যন্ত দরুদ হয়ে গেছে, বক্তা ওয়াজ শুরু করলে মহব্বতের সাথে পড়ে, এটা যদি বাংলাদেশে ওয়াজ শুরু হয়, এটা যদি দোকান উৎপাদন হয়, এটা যদি পানি উৎপাদন হয়, রাস্তা উৎপাদন হয়, মানে সব উদ্বোধন বিয়ে উদ্বোধন হয়, বিয়ে উদ্বোধন হয় না দেখবেন সেখানেও বালাগালুরা দিয়ে উদ্বোধন হয়। এই বালাগালুরা তো বাংলাদেশের এত জনপ্রিয় গরু, অথচ এই গরুটা কারণ আবিষ্কার সময় বালা বিকা ছিল ছিল না, তখন তো সাক্ষাৎ। তাহলে এই দরুদ জনপ্রিয় যে দরুদ, এটা দরুদ না, এটা কি কবিতা, সুতরাং কবিতাকে যদি দরুদ মনে করে পড়ে এটা হবে না, কারণ আপনি কবিতা পড়তেছেন দরুদ হিসাবে সওয়াবের আশা। এরপরে আসেন জিকিরের বেড়া, জিকির একটা সুন্নতি আবাদত, আল্লাহ জিকির সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আবাদত। কোরআনে কারিমে আল্লাহ পাক কোন আমল বেশি বেশি করতে বলেন না, বলছেন সুন্দর আমল করতেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ দেখতে চান তোমাদের আমলটা কত সুন্দর, আমল কত বেশি এটা বলবে। কিন্তু একটা ইবাদত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, যিকিরটা করো বেশি বেশি। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকির এমন ভাবে করো, এত বেশি করো তোমার জিহ্বাটাকে যিকির দিয়ে ভিজাই রাখো, সার্বক্ষণিক জিকির করতে থাকো। তাহলে জিকির একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই জিকির ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাহিরে জিকির করা যদি করেন সেটা বেদাত জিকির। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের জিকির করছেন কি করেন নাই? আচ্ছা, জিকিরের নিয়ত করছে কিনা? আমি আমার কলমের কলম মতামতটা আছে, আমার কলম আমার বিষয় হুজুরের কলমের দিকে মতামতটা আছে, আমার বিষয় হুজুরের কলম দাদা হুজুরের দিকে, দাদা হুজুরের দিক থেকে পিজা হুজুরের কাছে, পিজা হুজুর থেকে সিরাজগঞ্জের দিকে, সিরাজগঞ্জ থেকে নাটোরের দিকে, নাটোর থেকে রাজশাহীর দিকে, রাজশাহী থেকে বরিশালের দিকে, বরিশাল থেকে চট্টগ্রামের দিকে, এইভাবে ঘুরতে ঘুরতে সারা দুনিয়া ঘুরি, তারপরে মদিনার দিকে, তারপরে আসলামের দিকে, সেখান থেকে জিকিরের প্রয়োজন বরকত আমার কলবে জারি হয়ে যাক। কি এই নিয়ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা করেন নাই? এই নিয়ম কি তাহলে? আচ্ছা, জিকির যত তরিকা হবে কোন তরিকার জিকির করতে হবে? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কিয়ামত পর্যন্ত জিকির করা সুন্নাত। এর বাহিরে যত তরিকার জিকির আছে সমস্ত তরিকার জিকির। তারপরে লাচ্ছব নিভাই দিয়ে চক্ষু বন্ধ করে কলমের দিকে দৃষ্টি দিয়ে লা বলে দিকে কান দিয়ে ইলা বলে দিকে এনে ইল্লাল্লাহ বলে ধাক্কা দিয়ে যে জিকিরের পদ্ধতি, এই জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম করেছেন কিনা, এটা ওই আমলে ছিল কিনা, এটা পরবর্তী আবিষ্কার, এটা বেদাতী জিকির। আচ্ছা, জিকিরের মধ্যে জিকির হবে পূর্ণাঙ্গ বাক্যের জিকির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির হবে পূর্ণ বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমি যদি এটার ভাঙ্গি, আমাদের দেশে যখন প্রমোশন ইউনিভার্সিটির টিচার দ্বারা এটা চারটা ক্যাটাগরি আছে, প্রথম থাকে লেকচারার, তারপরে হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে হয় অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে হয় প্রফেসর। লেকচারার যখন থাকে তখন ক্লাস নিতে হয় বেশি, যখন প্রমোশন হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয় ক্লাস কমে যায়, অ্যাসোসিয়েট প্রফেসর হয় আরো কমে যায়, প্রফেসর হয় আর কমে। এখন যদি আপনি মনে করেন আমি সারা জীবন জিকির করব খালি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আমার প্রমোশন হইব জিকির তত ছোট হইব, মানে যখন আপনি শরীরে জিকির করবেন তখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এবং যখন আপনার প্রমোশন শুরু হইব আস্তে আস্তে জিকির আস্তে আস্তে ছোট হইব। আপনি শরীরে আছেন জিকির করছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, কদিন পরে আপনি এবার উঠে গেছেন কিসে? মার আপনার প্রমোশন হচ্ছে একটা, এবার আপনার শুনেন এবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে হবে না, এটার অর্ধেক করে দেওয়া লা ইলাহা, এবার কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আর কদিন পরে আরো প্রমোশন হচ্ছে, এবার উঠছে কিসে? কিসে উঠছে? তরিকতে উঠছে, তরিকত মার মতো করে উঠে গেছে কোথা? তরিকত। এবার ইল্লাল্লাহ অর্ধেক করে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা, এবার উঠে গেছে না আরো উপরে, এবার ফাইনাল ব্যাকে উঠে গেছে, এবার চলে গেছে কিসে? হাকিমতে চলে গেছে। এবার বলেন যে না আল্লাহরও ছোট করতে হবে আরো, কারণ আমার তো প্রমোশন হয়ে গেছে। এবার হলো হো হা হো হা হো হা হো হা, জিকির আছে আমাদের, আছে শুনছেন? হেই ভু হেই ভু হেই ভু কত ডিজাইনের জিকির এই সব জিকির কি সুন্দর না বেদা বেদা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সুন্দর জিকির এটাকে কাটবেন ছোট করবেন এটা হয়ে যাবে বেদা জিকির আল্লাহর আগে ভয় কিছু থাকবে না আল্লাহর পরে কিছু থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান দিয়ে জিকির করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে জিকির করতে হবে সুবহানাল্লাহ রব্বি হামদি সুবহানাল্লাহিল আযীম এইভাবে কত জিকির করবেন এগুলো সুন্দর এর বাহিরে নতুন ভাবে বানিয়ে বানিয়ে জিকির করবেন জিকির করতে করতে পাগল হয়ে গেছে এমন পাগল হয়েছেন দৌড়ায় আসি আমার গলা ধরে ফেলছে আমার মাইক নিয়ে টানা টানি শুরু করছে দৌড়ায় বাঁশ দড়ি উপরে দিকে উঠে গেছে এরকম জিকির করা শুনবা জিকির করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়ে টানা টানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গলা ধরে ঝুঁকতেছিলেন অথবা খেজুর গাছের দড়ি উপরে উঠে গেছেন এইরকম ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের ঘটছে তাহলে বোঝা যায় এই পদ্ধতিটা অসম্ভব প্রায় পদ্ধতিটা আমার সকালে তো বাইরা এবার সংক্ষেপে আমি শেষ করবো আর আছে কিছু মুআমালা আছে যেটা এটা বলে শেষ করবো মুআমালা আছে যেটা মানে হালাল হারামের ব্যাপারে আদাতের ব্যাপারে সামাজিক নিয়ম কানুনের ব্যাপার মানুষ মারা গেছে একজন সাত দিন পরে একবার খাওয়া দাওয়া আয়োজন দশ দিন পরে একবার চল্লিশ দিন পরে একবার চার মাস পরে একবার তারপরে এক বছর শেষে মৃত্যুবার্ষিকীর দিন আরেকবার এই যে বিভিন্ন দিনে দিনে খাওয়া দাওয়ার আয়োজন করা এটা সুন্দর কাবেদার কেন বুঝলেন এটা কি খারাপ কাজ মানুষের খাওয়া দাওয়া কি গোড়া হয়ে গেছে এটা তো ভালো কাজ কেন কাবেদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মারা গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মারা গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তাদের খারাপ আছে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনুষ্ঠান শরীয়ত হিসাবে অন্তর্ভুক্ত করেন নাই এজন্য এটা সুন্নত না ঠিক এরকম দেখবেন সমাজে অসংখ্য নিয়ম কানুন প্রচলিত যে এটা করতে হয় এটা সামাজিক নিয়ম এটা সামাজিক প্রথা এইগুলো সব সমাজের দেখা আমার সবাইকে ভাইরা এবং বোনেরা আমি আর এদিকে আলোচনা থেকে একটু করবো না মোটামুটি আমরা বেদা সম্পর্কে একটা ধারণা পেয়েছি আমরা আস্তে আস্তে এটা দিয়ে অঙ্ক করে সব বেদা আমরা বের করে ফেলবো ইনশাআল্লাহ আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক